السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز ومحترم حضرات مربيان الكرام وديگر مصليان عظام আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। মাহে রবিউল আব্বাল আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুনিয়াতে আগমন এবং বিদায়ের মাস হিসেবে বিভিন্ন জায়গায় সিরাতুন নবী আলোচনা হয়ে থাকে। আমরাও কয়েক জুমা পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিভিন্ন দিক নিয়ে আলোচনা পেশ করছিলাম। কোরআনুল করিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসুলের জীবনীর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, রাসুলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। উত্তম আদর্শ কি জিনিস? এমন এক আদর্শ যা পৃথিবীর যে কোনো স্তরের মানুষের জন্য সব সময়ের জন্য যে তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। পৃথিবীর এমন কোন লিডার, এমন কোন নেতা পাওয়া যাবে না যার জীবনে সব ধরনের মানুষের জন্য আদর্শ খুঁজে পাওয়া যায়। একমাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতিক্রম, সমাজের সব শ্রেণীর মানুষের জন্যই তিনি আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, দুনিয়ার সমস্ত মানুষের মাখলুকের মধ্যে সবচেয়ে আফজল মাখলুক হল মানুষ, আর মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে যদি এভাবে বলা হয় যে সমস্ত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাও ঠিক। আবার যদি এভাবে বলা যায় আল্লাহ রাব্বুল আলামিনের পরে যার স্থানটি তা হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিন্তু এখানে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। এই কথা বলতে গিয়ে একজনে যদি বলে যে অমুকের পরে ওনার স্থান, তাহলে বুঝতে হবে যে মৌলিক বিষয়ে দুইজনের মিল আছে, কিন্তু পরিমাণে ওনার চেয়ে উনি পরে, আল্লাহর সঙ্গে কোনো দিন কারো মিল নেই। এই জন্য এই কথার মানে এই না আল্লাহর পরে আমাদের নবীদের স্থান, মানে আল্লাহর সাথে কোনো মিল আছে। আল্লাহ হচ্ছেন খালেক, মানুষ হচ্ছে মাখলুক। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কোরআনে পরিষ্কার বলা আছে, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য তার সমপর্যায়ের কেউ নেই। মানুষেরা এখানে দুইটা ভুল করেছে। একদল মানুষ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেয় প্রতিপন্ন করেছে বিভিন্ন ওলি বুজুর্গদের মর্যাদা বহন করতে গিয়ে, আর একদল মানুষ আল্লাহর রাসূলের মর্যাদা পেশ করতে গিয়ে আল্লাহর স্থানে বসিয়ে দিয়েছে। একদলের বক্তব্য তো এই, মোহাম্মদ খোদা নেহি, খোদা সে জুদা নেহি, মোহাম্মদ সাল্লাম আল্লাহ নন, তবে আল্লাহ থেকে ভিন্ন কিছু নন। এদের বক্তব্য বলেছিলাম, যারা কিছু জাল হাদিস তৈরি করেছে আল্লাহ নবীর নামে, কিছু হাদিস তৈরি করে নিয়েছে তারা যা আল্লাহ নবী কখনো বলেন নাই। আনা আহমদ বিলা আইন, আনা আহমদ বিলা মিম, আমি মিম বিহীন আহমদ, আহমদের মিম পেলে দিলে কি হয়, আহাদ, আহাদ হচ্ছেন আল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন যে আমি হচ্ছি মিম বিহীন আহমদ, তার মানে আল্লাহ। ও আনা আরব বিলা আইন, আরব আইন বাদান থাকে কি রব, আমি আরব আইন বাদে। বাংলাতে এরকম তারা কিছু কবিও তৈরি করে নিয়েছে, আহমদের ওই মিমের পর্দা তুলে দেরে মন দেখবি সেথায় করছে বিরাট আহাদ নিরঞ্জন। আহমদের মিমের পর্দা তুলে দাও তাহলে দেখবে আহমদই আহাদ, আহাদে আহমদ একই। এই লোকগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদার দিকে সম্মানের দিকে বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। আরেকদিকে আমি সেদিন মাহফিল করছিলাম এক জায়গায়, আমার আগে এক বক্তা ওয়াজ করতেছিলেন, বুজুর্গদের আলোচনা করছিলেন, উনি বললেন যে হাসান বসরি এবং রাবেয়া বসরি দুজনে কোলাকুলি খেলাচ্ছিল, তো রাবেয়া বসরি গিয়ে আল্লাহর আরশের নিচে গিয়ে পালালেন, হাসান বসরি গোটা দুনিয়ায় কোথাও খুঁজে না পেয়ে আসমান জমিন তালাশের কোথাও পায় নাই, পাবেন কি করে, ওনার বক্তব্য, পাবেন কি করে, তিনি তো আরশে গিয়ে লুকিয়ে আছেন। মানুষেরা জোরে সুবহানাল্লাহ বলল, হয়তো না বুঝে বলার কারণে সব পাইবে, কিন্তু আপনারা মেয়েরাজের হাদিস পড়েন, হাদিস আবার সামনে খোলা আছে, এছাড়া আপনি যে কোনো কিতাব পড়েন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেয়েরাজে যাবেন, জিব্রাইল আসলেন প্রথম আকাশে যাওয়ার পরে কি আপনি যেতে পারছেন, আল্লাহু আকবার, ইতিহাস পড়ুন, হাদিস পড়ুন। জিব্রাইলকে জিজ্ঞেস করা হয়েছে মান কে তুমি, বলা হচ্ছে জিব্রাইল, বলা হলো আবার মান মা আকা, তোমার সঙ্গে কে আছে, বললেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার প্রশ্ন আসলো অকদ্র হইয়া তাকে কি আহ্বান করা হয়েছে, হ্যাঁ তাকে ডাকা হয়েছে। তখন ফেরেশতারা দরজা খুলল আর বললো মারহাবান বিন নবী সালেহ ওয়া ইবনি সালেহ। এইরকম প্রত্যেকটা আকাশে আল্লাহর নবী সরকার তো জাহা সরওয়ারে কায়নাত আশরাফুল মখলুকাত, তাকে মেরাজে যেতে হলে, আরশে যেতে হলে, আল্লাহর কাছে যেতে হলে প্রশ্ন করা হচ্ছে প্রত্যেকটা আসমানে, আর এরা পলাপলি খেলাচ্ছে কোথায় গিয়ে, আরশে গিয়ে। এই যদি আমাদের সমাজের ওলামাদের অবস্থা হয় তাহলে আওয়ামদের অবস্থা কি হবে। আমার করুণা হলো ওই লোকটার জন্য, পরে জিজ্ঞেস করলাম যে হুজুর কিতাবাদি কিছু পড়াশোনা করেছেন, এই গল্পকে কোথায় পাইলেন। আর একজনে বয়ান করা শুরু করলো আর এক মাহফিলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার জানাজা পড়েছেন, আহ চোখের পানি ধরাই হয়েছে, খাদিজা যখন মারা গেছে তখন নামাজ ফরজ হয়েছে, কোন নামাজ আসছে সময় আল্লাহ নবী খাদিজা জানাজা পড়েন কোথায়। এই জাতীয় ওয়াজ মাহফিল করে করে আমাদের সমাজে সিরাতুন নবীর আলোচনা হচ্ছে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিকটা আলোচনা করা দরকার ছিল সেটা ছিল যে তিনি পৃথিবীতে কি করেছিলেন, তার জীবনটা কি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তো এ কথা বলেন নাই, যে তোমরা আল্লাহর রাসূলকে ভালোবাসার কি করো, ভালোবাসার প্র্যাকটিস করো, ভালোবাসার দাবি করো, আর কোনো কিছু দরকার নেই। কোরআন শরীফ বলছে বলা আছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, হে নবী আপনি লোকদেরকে বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে কি ঘরে ঘরে মিলাপ দাও, কি আছে কোরআন শরীফে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, বল হে নবী আপনি জানিয়ে দিন বিশ্ববাসীকে, বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভাষা পেতে, আল্লাহ ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার অনুসরণ করো, ফাত্তাবিউনি সব ক্ষেত্রে আমার অনুসরণ করো। আমি বলেছিলাম যে আরবিতে তাবিউন বলা হয় গরুর বাচ্চাকে, নতুন গোবৎসর ছোট বাচ্চাকে বলা হয় তাবিউন তাবিআতুন। আল্লাহ তাআলা বুঝালেন ফাত্তাবিউনি, আমার নবীর অনুসরণ করে ইত্তেবা করো, অর্থাৎ তোমার বুঝে হোক অবুঝে, গরুর বাছুর যেমন তার মায়ের পিছে পিছে চলতে থাকে, সে বুঝে বা না বুঝে নিজের যুক্তি নিজের আকল জ্ঞান কোনো কাজে লাগায় না, মা যেদিক যায় বাচ্চা ওদিকে ছুটতে থাকে, তাকে আটকে রাখা যায়, সে এদিকে দৌড় দেয় ওদিকে দৌড় দেয়, অর্থাৎ তার মার সাথে চলতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার সুন্নাকে আমার আদর্শকে বাস্তবায়ন করো। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা গোটা মানব জাতির জন্য আদর্শ রূপে সৃষ্টি করেছেন। আমার আজকে আলোচ্য বিষয় উসওয়া হাসানা, সব মানুষের জন্য তিনি আদর্শ, একজন শিশু থেকে শুরু করে রাষ্ট্রনায়ক পর্যন্ত, একজন রাখাল থেকে শুরু করে রাষ্ট্রনায়ক পর্যন্ত আদর্শ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করছেন হালিমার ঘরে, কিতাবে জানা যায় যে উনি একটা দুধের স্থানে দুধ পান করতেন, আর একটা ওনার ভাইয়ের জন্য রেখে দিয়েছিলেন আদর্শ শিশুর জন্য। একটু বড় হলে তার দুধ ভাই বোনেরা রাখালগিরি করে বকরি চড়ায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেখানে রাখালগিরি করছেন, আদর্শ একটা কিসের জন্য, একটা কিশোরের জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বড় হলেন, যৌবনে আসলেন, এমন এক সমাজে তিনি আসলেন যে সমাজে লুট করা মারামারি করা হলো সবচেয়ে প্রধান কামাইয়ের উৎস, নারী ধর্ষণ, জেনারেল বিচার, লুট করা, এগুলো ছিল ওদের প্রধান কাজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমাজে এসে এগুলোর বিরুদ্ধে তৎকালীন সময় একটা সংগঠন ছিল হিলফুল ফুজুল, তাতে যোগ দিলেন। তিনি যুবকের জন্য আদর্শ, কিভাবে একটা সমাজকে একটা জাতিকে পরিবর্তন করার চিন্তা করতে হয়। এরপরে তিনি বিচারকের আদর্শ। আমরা অনেক সময় আলোচনা করেছিলাম আল্লাহর নবীর বয়স যখন 35 বছর, তখন খানায় কাবা নির্মাণ করার প্রয়োজন দেখা দিল। মক্কার আবু জাহেলরা মক্কার তৎকালীন সময়ের লিডার, আল্লাহ নবীর যখন বয়স 35 বছর, তখন এই আবু জাহেল আবু জাহাবরাই মক্কার কর্ণধার, এই লোকদের মিটিং বসলো দারুন দোয়া মক্কার সংসদে, খানায় কাবা নির্মাণ করতে হবে, কিভাবে করা যায়, পরামর্শ হলো হালাল পয়সা দিয়ে কাবা নির্মাণ করতে হবে। কি দিয়ে? হারাম পয়সা লাগানো যাবে না। এই জন্য তারা লোক নিয়োগ করলো চাঁদা নির্ধারণ করার জন্য, আদায় করার জন্য, চাঁদা আদায় করে সবগুলো জমা করা হলো, হিসাব নিকাশ করে দেখা গেল এই পয়সা দিয়ে ইব্রাহিম আলাইহিসসালাম যেই পর্যন্ত কাবা নির্মাণ করেছিলেন, যত বড় ঘর নির্মাণ করেছিলেন, এইটা করা সম্ভব না। তাহলে কি করতে হবে? হয়তো কিছু হারাম পয়সা লাগাতে হবে, নতুবা কিছু অংশ বাদ দিতে হবে। মক্কার আবু জাহেল আবুল হাবরা ওতবা সাইবা, যাদেরকে আমরা মক্কার সবচেয়ে বড় কাফের বলে আখ্যায়িত করি, অবশ্যই কাফের, এই লোকগুলো আল্লাহর ঘর নির্মাণ করতে গিয়ে বললো হারাম পয়সা লাগাবো না, প্রয়োজনে কিছু অংশ বাদ দিয়ে দিব, বাদ দিয়ে দিল, এবং আজ পর্যন্ত সেই অংশ করার কাবা শুধু বাহিরই হয়ে আছে। যাই হোক, সেই গল্প করার উদ্দেশ্য না, তাদের পার্থক্য ছিল কোথায় আজকে আমি বিষয়ে আলোচনা করবো না। কাবা নির্মাণ হয়ে গেল, সবাই ঐক্যবদ্ধ ভাবে কাবা নির্মাণ করলো। সব গোত্রের লোকেরা ঐক্যবদ্ধ কাবা নির্মাণ করতে গিয়ে কোন দ্বিধাদ্বন্দ্ব নেই। আজকে তো আমাদের কেবলা নিয়েও গন্ডগোল আছে, এক একজন আর কেবলা এক একদিকে, অমুক পীর সাহেব কেবলা, অমুক কেবলা, অমুক কেবলা। কিন্তু মক্কার কুফাদের কেবলা ছিল একটা, কোনটা? খানায় কাবা। এবার এদের মধ্যে ঝগড়া দেখা দিল, হাজরে আসওয়াদ পাথর স্থাপন করানি, পাথর কে রাখবে নির্ধারিত জায়গায়, যারা এটাকে রাখবে তাদের জন্য এটা মর্যাদার বিষয়। গন্ডগোল শুরু হয়ে গেল, ঐক্যের প্রাচীর ভেঙে খান খান হয়ে যার উপক্রম হলো, সিদ্ধান্ত হলো যে না, যুদ্ধ করে মারামারি করে লাভ নেই। আগামী দিন সূর্য উদয়ের পূর্বে যেই ব্যক্তি খানায় কাবায় প্রথম আসবে, সেই ব্যক্তি যে বিচার করবে আমরা সকলে মেনে নিব। সিদ্ধান্ত হয়ে রইল, কেউ জানে না বাইরের থেকে কে আসে আগে। দেখা গেল হ্যাঁ, সাফা মারোয়ার দিক থেকে যেই ব্যক্তি সর্বপ্রথম আসছে সকালে সবে সাহাদেকের সময়, সে ব্যক্তি আর কেউ না, সে হল আল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে তারা এখন রসুল হিসেবে জানে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, বলা হলো যে আজকে আমাদের এই ফয়সালা তোমাকে করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছে করলে নিজে স্থাপন করতে পারতেন, অথবা নিজের বংশের লোককে বলতে পারতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আদর্শ উসওয়া, তিনি নিজের চাদর বিছিয়ে দিলেন, এরপরে পাথরটা চাদরে রাখলেন, এরপরে সব গোত্রের দলপতিদেরকে ডাকলেন, আসো সবাই মিলে ধরো। সবাই চাদর ধরে নির্দিষ্ট জায়গায় নিয়ে গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে স্থাপন করে দিলেন। ঝগড়া শেষ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, একজন বিচারকের জন্য আদর্শ, একজন সালিসের জন্য আদর্শ। তুমি সমাজের পঞ্চায়েত, তুমি সমাজের একজন সালিস, একজন বিচারক, ঘুষ খেয়ে তুমি কি করবে, নাকি নিজের মর্যাদা দিকে দেখবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারকের জন্য আদর্শ স্থাপন করলেন, কারো পক্ষপাতমূলক কাজ করেন নাই, সবাইকে তিনি এমন একটা বিচার করলেন যে সবার, সকলের মর্যাদা, সকলের অধিকার প্রতিষ্ঠিত হলো। কাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এরপরে তিনি সমাজের লোকদেরকে দেখলেন, লোকেরা মূর্তি পূজা করছে, অন্যায় অবিচারের গোটা সমাজ জর্জরিত। তখন কি জোয়ারে ভেসে যাব কিনা, সমাজের সবাই করে আমি কি করব? না, আমাকে চিন্তা করতে হবে। এবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজের থেকে আলাদা হয়ে পাহাড়ে গিয়ে ধ্যানমগ্ন হতে শুরু করলেন, ধ্যান করতে লাগলেন, চিন্তা করতে লাগলেন। এই ধ্যান কোনো হিন্দুদের কি ছিল না, কোনো ওই ধ্যান ছিল না, বা আমাদের মুসলমানদের মধ্যেও যে কিছু লোকে ধ্যান করে, এই সব ধ্যান ছিল না। এই ধ্যান ছিল কি করে, এই মূর্তি পূজক জাতিকে সত্যের পথে আনা যায়, হকের দিশা দেওয়া যায়, কি কাজ করা যায়, সেই জন্য তিনি চিন্তা করছেন। আল্লাহ নবী কখনো মূর্তি পূজা করেননি। ওই সময়ও মক্কায় কয়েকজন যুবক ছিল, আবু বকর সিদ্দিক, কখনো মূর্তি পূজা করেন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কখনো মূর্তির সামনে যান নাই। কিভাবে একটা মূর্তি পূজক সমাজকে, একটা আল্লাহর থেকে সরে যাওয়া সমাজকে সংস্কার করা যায়, পরিবর্তন করা যায়, এই চিন্তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে লাগলেন। তিনি যুবকের আদর্শ। একরা বিসমি রাব্বিকা নাযিল হয়ে গেল, চলে আসলেন, ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তা'বুদুনা আল্লাহ ওয়াহদাহু ওয়া তাখলাউনা মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। ভয় করেন নাই, যে তোমরা এখানে অনেক লোক, আমি একা, এই কথা বললে কেউ মানবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সে ভয় করেন নাই, তিনি তার ঘোষণা দিয়েই দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আদর্শ স্থাপন করলেন, তুমি তোমার হকের কথা বলে যাও, সমাজের সব মানুষ যদি তোমার বিরুদ্ধে চলে যায়, সব যদি তোমার মুশরিক হয়ে যায়, তারপরেও তুমি আপোষ করতে যেও না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে ঘোষণা করলেন, এটা ছিল সব নবীদের সুন্নাহ, সব নবীদের এই বক্তব্য ছিল, ইব্রাহিম আলাইহিসসালাম দেখেন না কি করলেন, মূর্তিখানায় ঢুকলেন। আমি অনেকবার আলোচনা করেছি এটা, বিভিন্ন প্রসঙ্গে আসে। মূর্তিখানায় গিয়ে দেখলেন কাবার সব ওদের মূর্তিখানায়, মূর্তির সামনে সুন্দর সুন্দর দামি খাবার, পূজার সময় খাবার দেয় না, বর্তমান যুগেও দেয়, দামি দামি লাড্ডু তৈরি করে রাখে। এই যুগেও যেই মূর্তি নিজের হাতে তৈরি করলো, নিজের হাতে ভাঙে, লা ইয়াদুরু ওয়া লা ইয়ানফাউ, যে কোনো রোগার করতে পারে না, কোনো ক্ষতি করতে পারে না, এই মূর্তির সামনে কি খাবার দিয়ে রাখে। ইব্রাহিম আলাইহিসসালাম খানায় ওদের যে কি আছে, ওদের যে মূর্তিখানা ছিল সেখানে গিয়ে দেখলেন যে সুন্দর সুন্দর খাবার। কোরআন শরীফ বলে দেখবেন, মজা লাগবে, ফাকালা আলা তাকুলুন, খা খা, খাও না, গিয়েই তো মূর্তি ভাঙ্গে দেওয়া আগুন হিসেবে হইবে, খা, এত সুন্দর দামি খাবার খাও না, খা, খাই না। ফাকানা দরবান বিল ইয়ামিন, এবার ডান হাতে থাপ্পড় মারতে, থাপ্পড় মারলে পাথরের মূর্তি, ব্যথা মূর্তি পায় না, নিজে পায়, নিজে ব্যথা পাইছে, রাগ উঠতে গায়। এবারে কুরআন নিলেন, সব মূর্তি ভেঙে চুরমার করলেন। মূর্তি ভাঙ্গার কারণ ছিল এদেরকে আসলে বুঝানো, এই মূর্তিগুলো সব ভেঙে ফেললাম, কই কোনো কিছু করতে পারলো না তো। এবং তাই হলো, নমরুদ যখন আসলো, ওরা নমরুদকে বললো, নমরুদ এসে দেখলো যে ব্যাপার কি, কোনো যুদ্ধ বিগ্রহ না, মারামারি না, কোনো সমস্যা নাই, ভূমিকম্প নাই, সব মূর্তির হাত পা ভেঙে চুরমার হয়ে গেছে, আবার একটা দাঁড়িয়ে আছে। নমরুদের প্রশ্ন, হাল মিন ফাতান ইয়াজকুরু আলিহাতানা, এই এলাকায় এমন কোন যুবক আছে কি যে যুবক আমাদের মূর্তিগুলোকে সুনজরে দেখে না, মূর্তি পছন্দ করে না? তাফসীর এলাকায় কেন এই যুবকের প্রশ্ন আসলো? নমরুদ জাগতিক জ্ঞানে বিচক্ষণ ছিল, বুদ্ধিমান ছিল, সে বুঝতে পারলো এই যে সুন্দর নিয়মতান্ত্রিক ভাবে মূর্তি ভাঙ্গা হলো, কোনো ঝড় তুফান নাই, কোনো ভূমিকম্প নাই, কোনো যুদ্ধ বিগ্রহ নাই, বিনা যুদ্ধে, বিনা ঝড় তুফানে, বিনা ভূমিকম্পে সব মূর্তিগুলো ভেঙে আবার একটাকে রাখা হলো, এটা মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয়, এটা এই সমাজকে পরিবর্তন করা, এই সমাজকে সংস্কার করা, দিন বদলের পালা। এখন সবার কথা দিন বদলের দিন, দিন বদলের সূচনা মাত্র, আর এই রকম কাজ কোন বুড়া মানুষের মাথায় ঢোকে না, ঢোকে কার মাথায়? যুবকের মাথায়। সবাই এবারে বলল, হ্যাঁ হ্যাঁ, একজন যুবক আছে যে এই মূর্তিগুলোর সম্পর্কে উল্টো পাল্টা বলে, একজন যুবক আছে যে যুবকটা আমাদের মূর্তি সম্পর্কে বিভিন্ন রকমের সমালোচনা করে, ইব্রাহিম যাকে বলা হয় কি, ও যুবকেরা খুব ভালো করে বুঝো, তোমাদেরকেও সে ইব্রাহিমের আদর্শে স্থাপন করতে হবে। ইব্রাহিম আলাইহিসসালামকে ধরে আনা হলো, পালান নাই, ইব্রাহিম তুমি এই কাজ করেছ, বড়টাকে জিজ্ঞেস করো, ইনকান আয়ন্তকুন, যদি বলতে পারে ওরা জিজ্ঞেস করো, ওরা কয়েছে তুমি তো যার যারা বলতে পারো, এটি তো চাইছিলাম, এটা কোনো বলতে পারে না। এবারে তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন, দুনিয়ার সব কুফার একদিকে, সব মূর্তি পূজক একদিকে, এক ইব্রাহিম দাঁড়িয়ে আছেন, ইয়া কওম, হে আমার কওম, তোমরা কেন পূজা করো এমন একটা জিনিসের, এমন একটা জিনিসের গোলামি ইবাদত কেন করো যেটা কোনো উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, এমনকি তার সামনে থেকে মাছি যদি কোনো খাবার নেয় তাও রক্ষা করতে পারে না, কেন তোমরা এমন জিনিস ইবাদত করছো? আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি এমন রবের দিকে যিনি তোমাদের সৃষ্টিকর্তা, যিনি ছাড়া আল্লাহ কোনো আর কোনো ইলাহ নাই, এরকম এক বিশাল বয়ান দিলেন। খালি এ পর্যন্তই না, এরপরে বললেন, ইন্না বুরাউ মিনকুম মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহি, আমরা তোমাদের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করলাম, পানা করলাম, তোমাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, তোমাদের আগে মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহি, এবং তোমরা আল্লাহকে বাদ দিয়ে যে সমস্ত দেব দেবী আর মূর্তিদের পূজা করছো তার থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করলাম, কাফার না বিকুম, আমি তোমাদেরকে মানি না, আমরা তোমাদেরকে মানি না, কি সুন্দর ঘোষণা, স্পষ্ট ঘোষণা, সূরা মুমতাহানা 4 নম্বর আয়াত, কাফার না বিকুম, আমরা তোমাদেরকে মানি না, ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুম আল আদাওয়াত ওয়াল বাগদাউ আবাদান হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু, এবং তোমাদের মাঝে আমাদের মাঝে চির শত্রুতা, চির ঘৃণা, চির বিদ্বেষ শুরু হয়ে গেল যতক্ষণ না তোমরা এক আল্লাহর ইবাদত দিকে ফিরে আসবে। কোনো অস্পষ্টতা আছে কিছু? আল্লাহর দুশমনদের সাথে কোনো কি নাই, সম্পর্ক নাই, কাফার না বিক্রম, তোমাদের মানি না, কি হলো ইব্রাহিমের জন্য? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাই বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সমস্ত মূর্তি পূজো, মূর্তি তৈরিকারী একদিকে মূর্তির পূজো করে, একদিকে আল্লাহর ইবাদত করে, একদিকে হজ করে, আল্লাহর ঘর নির্মাণ করে, হাজিদেরকে পানি খাওয়ায়, আর একদিকে আবার মূর্তির সামনে গিয়ে সেজদা করে, এই এক জাতি অবশ্য তারা আগুন পূজা করে নাই। বর্তমানে মূর্তিও আছে, আগুনও আছে, শিখা চিরন্তন, শিখা অনির্বাণ, এরকম মূর্তি রাস্তার মোড়ে মোড়ে, বিভিন্ন বিদ্যালয়ের সামনে, আবার নিরাপত্তা পালন করা কিছুটা ওরা করতে সবগুলো করে নাই। যাই হোক, এরকম এক জাতির সামনে দাঁড়িয়ে এটা আমাদের জন্য দুর্ভাগ্য, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি ভেঙেছেন, ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তি ভাঙলেন, আর সেই নবীর আদর্শের অনুসারী যুবকেরা পুলিশের চাকরি নিয়ে পূজার সময় মূর্তি পাহারাদারি করে, ঠিক কিনা? কি সুন্দর দায়িত্ব, মূর্তির পাহারা দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ স্থাপন করলেন যুবকদের জন্য, গোটায় জনসংখ্যার চোখ, গোটা সমাজ তোমার বিরুদ্ধে, তুমি হকের উপরে দাঁড়িয়ে যাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। এবারে চরম জুলুম নির্যাতন আসলো, সেই জুলুম নির্যাতনের মোকাবেলায় কি করবে? তখন কি সত্য থেকে সরে যাবে? না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা যাচ্ছেন, উটের নারী বড়ি তার গলায় চাপিয়ে দেওয়া হয়েছে, এমনকি তাকে হত্যা করার জন্য ঘেরাও করা হয়েছে, তিনি কি বসেছিলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করার জন্য চতুর্দিকে ঘেরাও করে আছে। শয়তানের কি বুদ্ধি! ওরা পরামর্শে বসলো যে এটাকে কি করা যায়, দলিল নাই কোনো, যখনই নবীর সঙ্গে আলোচনা করতে আসে বোকা হয়ে চলে যায়, কি করে তাদেরকে হত্যা করো? শয়তানের বুদ্ধি ছিল এটা। ওরা পরামর্শে বসছিল, পরামর্শে সিদ্ধান্ত হলো কি করা যায়, একজনে বলে যে একে দেশের থেকে বের করে দাও, শয়তানের না এটা হতে পারে না, দেশের থেকে বের করবার যেখানে যাবে সেখানে গিয়ে দল গঠন করবে, আবার তোমাদের উপর আক্রমণ করবে, বল তাহলে জেলখানে আটকাই রাখো। বলে জেলখানে আটকে রাখলে বনু হাশিম বনু মুত্তালিব ঘাস কাটবে নাকি? তারা তাকে ছাড়াই নিয়ে আসবে। বল তাহলে কি করা যায়? একটা উঠে বলে একটা কাম করে শেষ করে হত্যা করো, হত্যা করলে তো কি করা যাবে, আবার ওদের প্রতিশোধ নিবে, পেফা বাজবে। তখন শয়তান বলল না, একটা বুদ্ধি আছে, প্রত্যেক গোত্রের এক একজন যুবক একসাথে হামলা করবা, সবাই মিলে মেরে ফেলবা, তাহলে ওরা কেসা সবার থেকে কেসা দেওয়ার সাহস পাবে না। তখন মুক্তিপণ মৃত্যু, ওই যে মুক্তি ভুগিয়ে মুক্তিপণ যেটা বলে, মৃত্যুপণ দিয়ে একশো উঠ দিয়ে এদের থেকে মুক্তি পাওয়া যাবে। শয়তান বলে এই বুদ্ধিটা ঠিক, ঠিক আছে আজকে রাত্রি কাজটা করতে হবে, কারণ তারা আবার অনেক শয়তান আসছে, শয়তান তাকে বলে দিবে, শয়তানে বলে, ঘেরাও হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দাঁড়িয়ে দিলেন, এক মুঠ ঢোল নিলেন, এরপরে মারলেন, ওরা চোখ গলতে শুরু করে আল্লাহর রাসূল বেরিয়ে চলে গেছেন, আল্লাহ তাআলা রক্ষা করেন নাই। আদর্শ আল্লাহর নবী এই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, এইখানে শো, আমার এই বিছানার নিচে মক্কার লোকদের টাকা পয়সা স্বর্ণ মুদ্রা আছে, এইগুলো তুমি মক্কার লোকদেরকে ঠিক মতো পৌঁছাই দিয়া তারপরে মদিনায় আমার সাথে সাক্ষাৎ করবে। হত্যা করার জন্য যে লোকগুলো ঘিরে পড়ে আছে, সেই লোকদের পরিবারদের আমানত আল্লাহর নবীর কাছে সংরক্ষিত, তিনি সব নিয়ে যেতে পারতেন না, নিয়ে যায় নাই। আজকে আমার সেই নবীর উম্মতেরা আমানত তুলে কথা, টাকা পয়সা ধার নিলে অথবা তুলি কোনোভাবে যখন তার টাকা খবর থাকে না। আল্লাহ নবী বললেন, আলীকে এই বিছানার নিচে এই কুফফারদের মক্কার লোকদের টাকা পয়সা স্বর্ণ মুদ্রা আছে, তুমি আমার সঙ্গে মক্কায় গিয়ে মদিনায় দেখা করবে এগুলো আদায় করার পরে। শুয়ে রইলে আল্লাহ নবী চলে গেলেন। আপনি আমি ওই করতাম কি, বারবার তাকাইতাম যে নাকি আমাকে মেরে ফেললো, আর এক নম্বর তো প্রতিবাদ করতাম যে আপনি বাঁচার জন্য আমাকে এখানে মারার পরিকল্পনা করে গেছেন। আলী রাদি আল্লাহ শুয়ে গেলেন, উনি বলেন যে আমার মাথায় একটু চিন্তা আসলো যে আমাকে হয়তো মেরে ফেলবে, কিন্তু মুহূর্তের মধ্যে আমার সেই সব চিন্তা মাথাতে সরে গেল, দুনিয়ার সবচেয়ে আরামের ঘুম দিয়েছিলাম ওই মুহূর্তে যখন তারা আমাকে ঘেরাও করেছিল। কারণ এমনি তো মৃত্যু কখন আসবে কোনো গ্যারান্টি নেই, কিন্তু আমি ওই সময়ের জন্য বুঝতে পারলাম যে আমার এখন মৃত্যু আসবে না, ওরা আমাকে মারতে পারবে না, কারণ কি? কারণ আল্লাহর রাসূল বলেছেন এইখানে ওদের আমানত আছে, আমানতগুলো পৌঁছাতে হবে। আমাকে যদি ওরা মেরে ফেলে আমি মরে যাই, আল্লাহর নবীর আমানত পৌঁছাতে না পারি, আল্লাহর নবী খেয়ানত হবেন, খেয়ানতকারী হবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে খেয়ানতকারী করবেন না, অবশ্যই আমার দ্বারা এই আমানতগুলো ঠিকমতো পৌঁছানো হবে, এরপরে মদিনায় যাবো, তারপরে আমার মৃত্যু চিন্তা করবো। এই জন্য আমি একটা শান্তভাবে ঘুম দিলাম যে এখন মারতে পারবেন আমার কমপক্ষে আমার আদায় করা পর্যন্ত মৃত্যুর কোনো ভয় নেই। মুসলমান জাতি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমার নিজের যা ক্ষতি হয়ে যাক কিন্তু কারো আমানত যদি তোমার কাছে থাকে আমানতের খেয়ানত করা যাবে না। আয়াতুল মুনাফিকে সালাতুন, একটা মুনাফিকের তিনটা আলামত আছে, একটা হলো আমানতের খেয়ানত করা, আমাদের কি করা। আজকে মুসলমান আমানতের খেয়াল দুর্গা, কালকে আমি চকবাজার মৌলভী বাজারে ব্যবসায়ীদের উদ্যোগে বড় মাহফিল ছিল, বয়ান করতেছিলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইভাবে করেছেন, আমানতের খেয়ানত করেন নাই, আর এখন মিলাদ দিয়ে দোকান শুরু করে তারপরে ভেজাল মাল বিক্রি করে, দুই নাম্বার মাল এক নাম্বার বলে বিক্রি করে। এই হলো মুসলমানদের অবস্থা। আর যদি কোনো হিন্দুকে বলা যায় দেখো ভেজাল দিও না, মাপে কম দিও না, হিন্দু বলে আমি কি মুসলমান যে মাপে কম দিব, আমি কি মুসলমান যে মাপে কম দিব। ও মুসলমান, তোমার কারণে কিয়ামতের মাঝে আল্লাহর রাসূল মামলা দায়ের করবেন যে তোমার কারণে আল্লাহর রাসূলের ইসলামের মতন হয়েছিল, তোমার মতো মুসলমানদের কারণে। দিল্লি শাহী মসজিদের ওই যে বিভিন্ন জিনিস আছে দেখার জন্য মানুষের দায়, পুরাতন স্মৃতি, একবার পত্রিকায় দিল যে একজন লোক একটা পকেট মার, সে একটা পুতলা পাইল, পাসপোর্ট টাকা পয়সা বিদেশি ডলার, এ নিয়ে এসে দাঁড়িয়ে আছে। লোকটা যখন ঘুরে বেড়ে আসলো ছবির সাথে মিলেই দেখলো যেটা ওই লোকের, তাকে গিয়ে বললো তোমার এইটা দেখো হ্যাঁ নিয়ে নাও। লোকটা আশ্চর্য হলো, খ্রিস্টান, তুমি তো খুব ভালো মানুষ। তাই না, আমি ভালো মানুষ না, আমি পকেট মার। বলতো আর তার আশ্চর্য কথা, পকেট মারে কেন পকেট মারা, তুমি তো এমনি পেয়ে গেছিলে কেন ফেরত দিচ্ছ, তাহলে ফেরত তার একটা কারণ আছে। আমি পকেট মার হলো মুসলমানদের পকেট মারি, অন্য ধর্মের লোকদের না। ব্যাপার কি? ব্যাপার হলো আমি দেখলাম তোমার এই পাসপোর্টে লেখা তুমি খ্রিস্টান জাতের লোক, আমি হতে পারি পকেট মার, কিন্তু আমার পরিচয় হলো মুসলিম। পরিচয় কি? আল্লাহর নবীর উম্মত। আর তুমি হতো আমার মতো একজন লোক, হয়তো কোনো ধর্মকর্ম পালন করো না, কিন্তু তোমার দাবি হচ্ছে তুমি ঈসা নবীর উম্মত। কিয়ামতের মাঠে তুমি যদি গিয়ে আল্লাহর দরবারে নালিশ পেশ করো, তোমার নবী আমার নবীকে বলবে যে আল্লাহ আমার উম্মতের টাকা চুরি করেছিল মুহাম্মাদের উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আমার কাছে ছোট হবেন, আমার নবী তোমার নবী সলজ্জিত হবেন, অপমানিত হবেন। আমি হতে পারি পকেট মার, আমি আমার নবীকে তোমার নবীর সঙ্গে বঞ্চিত করতে চাই না। মুসলমান, চিন্তা করার বিষয়, আমাদের এক একটা কাজের কারণে আজকে ইহুদি খ্রিস্টানরা হিন্দুরা পর্যন্ত যাদের ধর্মের কোনো খবর নেই, যাদের ধর্ম পুরো করলে যত নোংরামি আর যত নষ্টামি আর যত দেহায় আপনার সত্তা পরিপূর্ণ ধর্ম নিজেদের সম্পূর্ণ চরিত্র, আর সেই লোকগুলো উপহাস করে আমি কি মুসলমান যে মাপে কম দিব। তোমার মতো মুসলমানদের কারণে আল্লাহর নবীর দিনের বদনাম হচ্ছে, ইসলামের বদনাম হচ্ছে, আর তুমি ঘরে ঘরে মিলাদ দাও রাসূলের সাবাত না বসে আছো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, দুনিয়ার যে কোন স্তরের লোক, রাখালের জন্য আদর্শ, একজন যুবকের জন্য আদর্শ, একজন অন্ধকার সমাজকে সংস্কারকের জন্য আদর্শ, এবারে তিনি রাষ্ট্রনায়কের আদর্শ। মদিনার 12.5 লক্ষ বর্গ মাইল রাষ্ট্রে তিনি আদর্শ নেতা, তিনি ঘোষণা করছেন আলা মান তারাকা মালান ফালিয়াহলিহি, দুনিয়ার কোন রাষ্ট্রনায়ক, দুনিয়ার কোন অর্থনীতিবিদের পক্ষে আজ পর্যন্ত এমন ঘোষণা দেওয়া সম্ভব হয় নাই, কেমন পর্যন্ত হবেও না। তিনি সেদিন ঘোষণা করলেন আলা মান তারাকা মালান ফালিয়াহলিহি, শুনে রেখো যেই ব্যক্তি কোন অর্থ সম্পদ রেখে মারা যাবে সেইগুলো তার ওয়ারিশরা পেয়ে যাবে। অমান তারাকা দাই নানা উপায়ান, পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি অসহায় সন্তান রেখে মারা যায়, অসহায় স্ত্রী রেখে মারা যায়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের রাষ্ট্রনায়ক হিসাবে, রাষ্ট্রপ্রধান হিসাবে, বাইতুল মালের দায়িত্বশীল হিসাবে তার সমস্ত দায় দায়িত্ব আমার কাঁধে তুলে নিলাম। তুমি বলুন সুবহানাল্লাহ, কোন নেতা আছে এরকম সব দায় দায়িত্ব মাথায় তুলে নেব? রাষ্ট্রনায়ক আদর্শ, তিনি যোদ্ধার আদর্শ। যুদ্ধে যদি পরাজিত হয় সব সাথী সঙ্গী চলে যায়, সব এদিক সেদিক চলে গেছে, আল্লাহ নবীর জীবনী পড়ো হুনাইন এর যুদ্ধে তিনি সামনে বাঁকা বলছেন, আনান নবিয়্যুল্লাহ কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী মিথ্যা নবী নই, আমি আব্দুল মুত্তালিবের সেই পুত্র। ও মুসলমান জাতি, আল্লাহর নবী একটা দুইটা যুদ্ধ করেন নাই, এখন তো বর্তমানে আল্লাহ নবীর এই আদর্শ থেকে মানুষকে বিরুদ্ধে করার জন্য, ষড়যন্ত্র সরানোর জন্য বিভিন্ন রকমের চক্রান্ত শুরু হয়েছে। আল্লাহর নবীর জীবনকে মক্কি আর মাদানি ভাগ করে ফেলেছে, মক্কি জীবন আর মাদানি জীবন, আবার হাদিস তৈরি করেছে নফসের জেহাদ বড় জেহাদ। তার মানে হচ্ছে যারা আল্লাহ নবীর এই সুন্নতগুলো পছন্দ করে না সেই লোকগুলোকে যখন যুবকরা বলবে কোরআনের মধ্যে জেহাদ আছে, হাদিসের জেহাদ আছে, তুমি কেন জেহাদ করো না, সে বলবে আমি বড় জেহাদ নিয়ে বসে আছি। অবশ্যমান লজ্জ করা উচিত। আল্লাহ নবী 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, আল্লাহ নবী যেই যুদ্ধে গিয়ে রক্তাক্ত হয়েছেন, তার নাম শহীদ করেছেন, মাথা ভেঙে লোহার তুমি ঢুকে পড়েছে, সেই যুদ্ধকে ছোট যুদ্ধ বলছো, আর তুমি নফসের জেহাদকে বসে বসে বড় যুদ্ধ বলছো, লজ্জ করা উচিত। তা আমাদের মাঠে জেনে রাখো, তোমার চেহারাতে নবীর চেহারা সুন্দর ছিল, তোমার ইমানের চেয়ে নবীর ইমান মজবুত ছিল। যে ইমান তৈরি করা দরকার, জেহাদের ইমান পাকা করতে হবে, আরে নামাজের জন্য তো ইমান দরকার, নামাজ বাদ দাও, ইমান পাকা করে নামাজ পড়া শুরু করো। নামাজের ইমান দরকার না, ইমান ছাড়া নামাজ পড়ে নামাজ চলবে? তো নামাজের জন্য তো ইমান দরকার, সেইখানে প্রশ্ন আসে না। যে ইমান আগে পাকা করি তারপর নামাজ পড়ি, জেহাদের কথা আসলে কয় যে আগে ইমান পাকা করি তারপর জেহাদে যাবো, জেহাদ করবো কেন, ইমান পাকা নাই পালাই যাবো, লজ্জা করে উঠবো সমান পালাই যাবো তাহলে বলে। অবসলমান চাপি, আল্লাহর নবী যেই জেহাদ করতে গিয়ে হামজা টুকরো টুকরো হলো, যেই জেহাদ করতে গিয়ে চারজন খলিফা তিনজন শহীদ হলো, যেই জেহাদ করতে গিয়ে সব ইমামরা যুদ্ধ করেছেন, আবু হামজার মতো ব্যক্তি টুকরো টুকরো হচ্ছেন, আবু হুরায়রার মতো মুহাদ্দিস যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন, ইবনে আব্বাসের মতো মুহাদ্দিসের কোরআন যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন, ওমর বিন খাত্তাব যুদ্ধ করছেন, খালিদ বিন ওলীদ যুদ্ধ করছেন, এরকম ভাবে কারবিন উমাইয়ার মতো কারি সাহেব যুদ্ধ করছেন, কারি বলেন, মুফাসসির বলেন, মুহাদ্দিস বলেন, সব দিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন, আর তুমি সেই যুদ্ধকে বলছো জেহাদে আকবর, জেহাদে আকবর, ছোট জেহাদ আর বড় ভাগ করে ফেলেছে। এই লোকগুলো কি শুরু করেছে জানেন? আমি আশ্চর্য হই। আল্লাহ নবী দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এরা জিজ্ঞেস করে কিসের ইল্লাল্লাহ কি করে, আর এক দলে আবার লা ইলাহা আসতে বলো, কারণ শয়তানে শুনলে অসুবিধা, শয়তানে যদি না শুনে সে লা ইলাহা কি করো, আসতে বলো ইল্লাল্লাহ করে বলো। ও মুসলমান জাতি, ইল্লাল্লাহ নিয়ে কোনো কুফফাদের সঙ্গে কোনো গন্ডগোল নেই। ইল্লাল্লাহ মানে যে আল্লাহ আছেন বলা হয়, তাহলে আল্লাহ আছেন মক্কার কুফফারা বিশ্বাস করত, আল্লাহ আছেন আবু জাহল বিশ্বাস করত, আবু লাহাব বিশ্বাস করত, ওম্মা বিশ্বাস করত, ইহুদিরা বিশ্বাস করে, খ্রিস্টানরা বিশ্বাস করে, বর্তমান যুগে ইহুদি খ্রিস্টানরা বিশ্বাস করে, হিন্দুরা বিশ্বাস করে, ভগবান আছে, আল্লাহ আছে, ঈশ্বর আছে, কিন্তু সমস্যা কোন জায়গায়, লা ইলাহা আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এইখানে গন্ডগোল। সেজন্য বুঝে শুনে এই লোকগুলো চক্রান্ত করেছে, খালি ইল্লাল্লাহ বলো, লা ইলাহা আর বললে আসতে বলো, যেন শয়তান না শুনে, কারণ এইখানে কুফফারদের সঙ্গে দিমাগ ঘুরছে, বোঝা গেছে? এখন আমি কালকে একটা কিতাব দেখাইলাম আমাকে একজনে, ফুয়ুজাতে আহমাদি একটা কিতাব, এই বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় আলেম লিখেছেন কিতাবটা, ছোটখাটো আলেমরা লেখলে অথবা কোনো পীর সাহেব লেখলে আমি কিচ্ছু বলতাম না, লিখেছেন একজন শীর্ষ পর্যায়ের আলেম, তিনি লিখেছেন রাত্রে ঘুমানোর সময় এই আমল করো, তার মধ্যে একটা আমল হলো পাঁচশোবার বলো ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কি লা ইলাহা পড়ে। ও মুসলমান জাতি, কোরআন আমার সামনে আছে, কম পক্ষে 300 জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে, কোন জায়গায় ইল্লাল্লাহ লা ইলাহা লেখা আছে? বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছিলেন তোমরা বাইতুল মুকাদ্দাসে ঢুকে যাও, ওই যে ইউসুফ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম যখন পার হলেন ফেরাউন ধ্বংস হলো, বললো তোমাদের থাকার জন্য ফিলিস্তিন যাও, ওইখানে ঢুকার সময় একটা দুইটা কাজ করতে হবে, একটা আমল মাথা নত করে সেজদা করবে, আর একটা হলো মুখে বলবে হেত্তাতুন, কি বলবে হেত্তাতুন, কি বলবে হেত্তা মানে ক্ষমা চাই, ওরা করলো কি হেত্তার জায়গায় নোকতা লাগাইলো, হেন্তা হেন্তা মানে হলো গম, হেন্তা মানে কি হেন্তাতুন ফি শাইরাতিন মানে আটা, গমের দিয়ে আটা তৈরি, আটা চাই, আল্লাহ বললেন হেত্তা, ওরা বললো কি, খুব ভালো করে তাফসীর পড়বেন, আল্লাহ তাআলা করলেন কি যারা আল্লাহর কালামকে পরিবর্তন করেছে ওদেরকে আলাদা বান্দর বানাই দিলেন। ও মুসলমান জাতি, বনি ইসরাইল লা ইলাহা কোনো পরিবর্তন ঘটায় নাই, খালি হেত্তাতুনের জায়গায় হেন্তাতুন বলেছিল, সেই জন্য পাথর তৈরি করে দিয়েছিল, আর যে মুসলমান লা ইলাহাকে পরিবর্তন করছে, খালি ওদের শাহাদাকে পরিবর্তন করছে, ইসলামের মূল মন্ত্র পরিবর্তন। পথে ইল্লা লা ইলাহা জিকির করা শুরু করছে। কি জিকির করা শুরু করছে? আমার উপরে কেউ খেপে যেতে পারে, যিনি লিখেছেন তিনি বাংলাদেশের সর্ব উচ্চ পর্যায়ের একজন আলেম, আমি নাম বললে অনেকে বিগড়ে যাবে, আমার বিরুদ্ধে মিছিল হবে, সারা বাংলাদেশ হতে অধিক ওজনে গুমরা হয়ে গেছেন, মানে এত বড় আলেম তিনি ভুল লিখছেন নাকি? আমি সেই জন্য নাম বলতে সাহস পাচ্ছি না, কিন্তু লিখেছেন ফুজুজাত আহমদিয়া এই বইতে পরিষ্কার লিখেছেন ইল্লাল্লাহ লা ইলাহা, এই জিকির করেন অনেকে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, আল্লাহর কালেমাতে কোরআনের প্রায় 100 জায়গা আছে, এটা হাদিসের 100 জায়গা আছে, লা ইলাহা আগে লা ইলাহা সব বাদ, এরপর ইল্লাল্লাহ সেই কালেমাকে ঘুরাইয়া পরিবর্তন করে তাবদিল করে ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে তারা কালেমাকে পরিবর্তন করার চক্রান্ত করছে, আবার নাম দিছে তাসাব্বুফ, নাম দিচ্ছে কি? এর নাম তাসাব্বুফ। ও মুসলমান জাতি, কালেমাকে পরিবর্তন করে তোমরা আমাকে তাসাব্বুফ করে, সেই তাসাব্বুফটা সবচেয়ে শয়তানি, শয়তানি কাজ চলছে আমাদের সমাজে, লা ইলাহাকে পরিবর্তন করার জন্য আল্লাহ নবীরা লা ইলাহা জবাব দিয়েছেন, আল্লাহ নবীরা কালেমাতুল শাহাদা জবাব দিয়েছেন, এটাই ছিল মূল বক্তব্য। সেই মূলের থেকে আঘাত চলে আসছে, এখন লা ইলাহা জবাব দেওয়া শুরু করলেন, জুলুম নির্যাতন চললো, আল্লাহ নবী আদর্শ বলছিলাম যে সবার জন্য আদর্শ, রাষ্ট্রনায়কের আদর্শ, খতিবের জন্য আদর্শ, তুমি যদি খতিবকে দেখতে চাও মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে দিয়ে বক্তব্য দিচ্ছেন, নবী মোহাম্মদকে লক্ষ্য করো, এতিমের জন্য আদর্শ, তুমি যদি একটা এতিম হও, সমাজের এতিম হও, তাহলে মক্কার সে এতিম মোহাম্মদকে দেখো কিভাবে তিনি কাজ করছেন, এতিম অসহায় অসত্য সত্যের করে কিভাবে করছেন, তুমি যদি স্বামীর স্ত্রী হও, স্ত্রীর স্বামী হও, তোমার জন্য তিনি স্বামীর আদর্শ, তিনি আয়েশা খাদিজার স্বামী কিভাবে আচরণ করছেন, তুমি যদি সন্তানের পিতা মাতা হও, দাদা হও, নানা হও, তাহলে হাসান হুসাইনের নানা দানকে দেখো কিভাবে ব্যবহার করছেন, তুমি যদি একজন সমাজ সংস্কারক হও, নবী মোহাম্মদের জীবনে আদর্শে পড়াশোনা করে দেখো, এইভাবে সমাজে তুমি যেই স্তরে লোক হতে পারো, প্রত্যেকটা মানুষের জন্য তিনি আদর্শ, তিনি কি আদর্শ, তিনি যোদ্ধার আদর্শ, তিনি রাষ্ট্রনায়কের আদর্শ, অর্থনীতিবিদের আদর্শ, তিনি স্বামীর আদর্শ, তিনি রাখালের আদর্শ, তিনি এতিমের আদর্শ, তিনি যুবকের আদর্শ, তিনি স্বামীর আদর্শ, নানার আদর্শ, দাদার আদর্শ, দুনিয়ার সব রকমের মানুষের আদর্শ, মজলুম যোদ্ধার আদর্শ, তিনি একজন মজলুম মানবতার আদর্শ, সব রকমের মানুষের জন্য সব সময়ের জন্য যেই ব্যক্তির জীবনীতে খোরাক পাওয়া যায় তিনি কে? এবারে আমাদের করণীয় কি? আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ও মানব জাতি, মুহাম্মদ সাল্লাল্লাহু তোমাদের জীবনের জন্য আদর্শ, সুতরাং তুমি যেই স্তরে রহ তার জীবনে সেই স্তর থেকে শিক্ষা গ্রহণ করো এবং সেটাকে বাস্তবায়ন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমাজে আমাদের প্রিয় নবীর আদর্শকে এবং সুন্নাকে এবং তিনি যে তাওয়াত তাওহীদে দাওয়াত দিয়েছেন সেই তাওহীদকে সমুন্নত রাখার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সকলকে কবুল করে দেবেন, আমিন। আমাদের বুঝতে হবে অজগুলো আজকে সমাজে লাইলার উপরে হাত তুলে আসছে, খালি ইল্লাল্লাহ জিকির করো, ইল্লাল্লাহ জিকির কোন হাদিস কিতাবে আছে? কোথাও আছে? দেখাতে পারবে কেউ? দেখাইতে পারলে আমি আসি, আপনারা দেখাইন না, নিয়ে আসেন না, এই যারা আমার বিরুদ্ধে মিটিং করে মিছিল করে, ওই লোকগুলো বলে মিছিল মিটিং বাদ দাও, কিতাব নিয়ে আসো, কোরআন হাদিস নিয়ে আসো, তোমাদের সঙ্গে কোনো ঝগড়া নাই, যদি কোরআন হাদিস থেকে দেখাতে পারো তওবা করে সেদিন তোমাদের ওই দিকে শুরু করবো, আজ দেখাতে না পারো খামা খায় ইসলামকে ধ্বংস করার চেয়ে চক্রান্ত করো না। লা ইলাহা ইল্লাল্লাহ আর এক দরবার, সেখানে লা ইলাহা আসতে পারে জোরে বলে ইল্লাল্লাহ, কেন শয়তান শুনলে অসুবিধা আছে? ইল্লাল্লাহ নিয়ে কোনো গন্ডগোল নেই, কুফফারদের সঙ্গে আমাদের গন্ডগোল কোন জায়গায়? লা ইলাহা নেই, কোন কোন জায়গায় নিয়ে? ইল্লাল্লাহ সবাই মানে, আর এখন তো শুরু করলো ইল্লাল্লাহ লা ইলাহা জিকির শুরু করলো। এই জিকির কারা করেন ভালো করে জানেন, আমি নাম বলতে সাহস পাচ্ছি না, শুনে বলছি না, কারণ আমি এই জায়গায় দুর্বল হয়ে গেছি, এত বিশাল জনসংখ্যা তাদের সঙ্গে, এত বড় প্রভাবশালী বাংলাদেশে তারা, তাদের বিরুদ্ধে কথা বলার মতো সাহস আমার হচ্ছে না, এই জন্য খালি নাম না বলে বলে দিলাম তারা জিকির করো, দলিল দাও। আমি চ্যালেঞ্জ করলাম ওই আলেম সাহেব নন, দুনিয়ার কোন আলেম যদি প্রমাণ করতে পারে ইল্লাল্লাহ লা ইলাহা জিকির কোন সাহাবী করেছেন, কোন তাবি করেছেন, কোরআনে বা হাদিসে কোথাও আছে, আমি তওবা করে সারা জীবন তাদের কোরআনে তারা দিয়েছি, আর যদি না থাকে তওবা করে মুসলমান, কোন পীর কি বললো, কোন বড় আলেম কি বললো, কোন মহাদ্দেস কি বললো, কোন মুফতি কি বললো, সব তওবা করে আল্লাহ নবীর কাছে কোরআন এবং সুন্নাহকে ধরো, কোরআন সুন্নাহ থেকে ফিরে আসো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে তওবা করে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন, আমিন।